আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচনায় আমরা ছোট্ট একটা বিষয় আলোচনা করব, সেটা হলো দোয়া। দোয়া সব বিষয় না, দোয়ার অনেক কিছু আছে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হল দোয়া, এবং ইবাদতের মূল বা প্রধান হল দোয়া। আর দোয়া ও হুয়াল ইবাদা বলা হয়েছে যে দোয়াই হচ্ছে ইবাদত। দোয়া মানে কি? দোয়া মানে হচ্ছে ডাকা, আহ্বান করা। আর দোয়া হচ্ছে দুরকম, এক দোয়াতে চাওয়া থাকে আর এক দোয়াতে কেবল ডাকা থাকে। আর ওই ডাকার মানেই হচ্ছে কিছু চাওয়া। অনেক সময় চাইতে গিয়ে চাওয়া হয় না, আমাকে দাও বলা হয় না, কিন্তু এমন কথা বলা হয় যাতে দাতা বুঝতে পারে যে কিছু চাচ্ছে। হুজুর আমার বিশাল অসুবিধা, আমার বাড়িতে এই সেই, আমার অবস্থা বুঝতে পারছেন? তখন সে দাতা বুঝে যায় যে এর কিছু দরকার আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ তাআলার কাছে বান্দা সরাসরি চায় রাব্বানা আতিনা, রাব্বানা হাবলানা, রাব্বানা জালামনা, রাব্বিগফিরলি ইত্যাদি ইত্যাদি বলে, কিন্তু অনেক সময় বলা হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। কে বলেছিল এই দোয়া? ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম কোথায় বলেছিলেন? আহা, মাছের পেটে। মাছের পেটে সেই অন্ধকারে তিনি দোয়া করেছিলেন এই বলে, আর এতে কোন চাওয়ার মানে নেই। কি বলা হয়েছে? শুধু লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া সত্য কোন উপাস্য নেই। সুবহানাকা, আমি তোমার পবিত্রতা ঘোষণা করি। ইন্নী কুনতু মিনা যালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আমি জালেমদের অন্তর্ভুক্ত মানে কি হলো তাহলে? তুমি আমাকে বাঁচাও, এই কথাটা বলা হয়নি। আল্লাহ তাআলা হাল দেখে বুঝতে পারেন, সুতরাং এখানে চাওয়া হয়নি। এই জন্যই আপনার আরাফাতের দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাতের দোয়া। অবশ্য বলবো, বলছি পরে, হাদিসটা বলছি। সেখানে বলা হয়েছে খাইরুদ দোয়া, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আরাফাতের দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। এখানেও কিন্তু চাওয়ার মানে নেই, ঠিক আছে। দেশে ইফতারির দোয়া নিয়ে যে একটা ঝামেলা চলছিল, যেমন ফরজ নামাজের পর মোনাজাত নিয়ে ঝামেলা এখনো চলছে, ইফতারির দোয়া নিয়ে ঝামেলা আছে। ইফতারির সময় কি বলতে হয়? আগে লোকেরা বলতো, এখনো বলে, আল্লাহুম্মা ইন্নি লাকা সুমতু ওয়া বিরিজকিকা আফতারতু। যে দোয়া আছে এই দোয়া জয়ীফ, সহি না। সহি দোয়া হল জাহাবাজ্জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তো পণ্ডিতরা বলছে, তা পণ্ডিত বলতে আলেম না, এই যে বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত বহু মুফতি বের হয়েছে এখন, আপনারা জানেন, ফেসবুকে দেখবেন, তারা আরবি জানে না। আরবি আবার জিজ্ঞেস করবে আরবি মানেটা কি, তারা আবার বড় বড় মুফতি, তারা সরাসরি বাংলা ইংরেজি পড়ে ফতোয়া দেয়, তারা ব্যাখ্যা নেবে না। আর ব্যাখ্যা নেইও, ব্যাখ্যা গ্রন্থ তারা জানেই না কোথায় আছে। এখন তারা বাংলাও হয়নি, ইংরেজিও হয়নি। বুখারীর ব্যাখ্যা কি ফাতুল বারী, কোথায় পাবে? আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে আউনুল মাহবুদ, কোথায় পাবে? আরবিতে আছে, ওসব হুজুররা জানবে। কিন্তু তারা ওসব ব্যাখ্যার পরোয়া না করে নিজেরাই ব্যাখ্যা করে। তো এ বলছে যে এটা দোয়া নয়, এটা ইফতারি দোয়া হতে পারে না, তার কারণ এটা চাওয়ার মানে নেই। জাহাবাজ্জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ বলছে, এটা একটা স্বাস্থ্যমূলক কবিতা। এটা কবিতা কোথায় হলো? কবিতা মিল কই? যাই হোক, এগুলো অনেক লোকেই এরকম আছে যারা শরীয়তের ব্যাপার নিয়ে মাথা গলায়, অথচ শরীয়তের জ্ঞান তাদের মধ্যে নেই, সীমিত জ্ঞান। এখানে দু চারটা বই পড়ে তারা ফতোয়া জারি করে। তো এখানে চাওয়ার মানে নেই। জাহাবাজ্জামা ওয়াবতাল্লাতিল উরুক, পিপাসা দূরীভূত হল। আপনি ইফতারির সময় পানি পান করলে, আহা, ঠান্ডা পানি পান করলেন, পিপাসা দূরীভূত হল। ওয়াবতাল্লাতিল উরুক, আর এই যে শিরা উপশিরা সতেজ হয়ে উঠল, পানি পান করলেই শিরা উপশিরা সতেজ হয়ে উঠবে, খাবার পড়লে পেটে সতেজ হয়ে উঠবে। ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ, আর কি আজর মানে সওয়াব সাব্যস্ত হল ইনশা আল্লাহ, আল্লাহ চাই যদি। তাহলে এখানে এখানে চাওয়ার মানে নেই। আবার বলছে কি যে ইনশা আল্লাহ ভবিষ্যতের জন্য বলতে হয়, এখানে সওয়াব সাব্যস্ত হলো ইনশা আল্লাহ বলা হয়েছে, অতএব এটা ঠিক না, হাদিসটাই ঠিক না। মোট কথা হাদিসকেই অস্বীকার করছে, আল্লাহর নবী যে পড়েছেন সে কথাও স্বীকার করতে চায় না। আজিব বলছে এখানে ইনশা আল্লাহ পেছনের জন্য মানে অতীতের জন্য বলা হয়েছে, অথচ অতীতের জন্য কি বলতে হয়, মাশা আল্লাহ বলতে হয়, তাহলে হাদিসটা ভুল। কিন্তু তারা জানে না যে অতীতের জন্য কখনো কখনো ইনশা আল্লাহ বলা হয় যখন সেই অতীতের ব্যাপারে আপনার নিশ্চয়তা থাকে না। যেমন আপনি বললেন চিঠি ছেড়েছেন, মায়ের সঙ্গে কথা হলো, হ্যাঁ বাবা চিঠি দিসনি, হ্যাঁ আমি দিয়েছি, এখন ঢাকাতে পৌঁছে গেছে ইনশা আল্লাহ, দু একদিনের ভিতরে তোমার কাছে যাবে, ঢাকাতে পৌঁছে গেছে ইনশা আল্লাহ। মানে আপনি জানেন না ইনশা আল্লাহটা কেন বলছেন, যে পৌঁছে গেছে বললাম নাও হতে পারে, এই জন্য ইনশা আল্লাহ বলা হয়। আর যদি শিওর হতেন তা বলতেন ঢাকাতে পৌঁছে গেছে মাশা আল্লাহ, কাল চলে যাবে, তাই না? সন্দেহ থাকলে ইনশা আল্লাহ আরবিতে ব্যবহার হয়, এ কথা আলেমরা জানে, কিন্তু ওরা জানে না বলে এই দোয়াটাকেই অস্বীকার করে বসলো এবং হাদিসটাকেও অস্বীকার করে বসলো। সুতরাং এদের মতো কত লোক আছে, লা কাসারাহুমুল্লাহ, আল্লাহ যেন এদের সংখ্যা বেশি না করে, তার সর্বনাশ শরীয়তে ফতোয়া দিয়ে দিয়ে শরীয়তকে ঝাঁঝরা করে ফেলবে। যাই হোক, দোয়া হলো দু রকম, এক হলো দোয়ায়ে মাসালা আর এক হলো দোয়ায়ে জিকির, কেবল জিকির থাকে আর কেবল চাওয়া থাকে, দুই প্রকার দোয়া। আর এই দোয়া আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। সুতরাং দোয়া হচ্ছে খুবই সুন্দর জিনিস, এক প্রকার ইবাদত এবং বড় ইবাদত, দোয়াই হল আসল ইবাদত। দোয়া মানে ডাকা ও আহ্বান করা, এই জন্য মুসলিম সকল প্রকার দোয়া কেবল আল্লাহর জন্যই নিবেদন করে। দোয়া অন্য কারো কাছে করা হবে, অন্য কারো কাছে চাওয়া যাবে? তিন শর্ত থাকে চাওয়া যাবে, তিন শর্ত না থাকলে সেই চাওয়া, যে চাওয়া যদি সে জীবিত থাকে, উপস্থিত থাকে এবং দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে তার কাছে সেই জিনিস চাওয়া যাবে। নচেত কার কাছে চাইতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে। এবারে দুনিয়া ও আখেরাতের কোন কিছু চাওয়ার অর্থ থাকে, কিন্তু দোয়ায়ে জিক্রে প্রার্থনা না চাওয়ার কোন অর্থ থাকে না, তাতে কেবল আল্লাহর নাম স্মরণ থাকে, আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ, হ্যাঁ এগুলোতে কি আছে, শুধু কি আছে, আল্লাহর স্মরণ আছে, আল্লাহ আকবার। আর এই কথাও বলে রাখি যে আল্লাহর শুধু নাম কোরআনে অনেক জায়গাতে বলা হয়েছে, ওয়াজকুরিসমা রব্বিকা, তোমার রবের নাম স্মরণ করো। তো রবের নাম স্মরণ করা শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ বললেই হবে, নাকি আল্লাহর সঙ্গে আর কিছু লাগাতে হবে? কোরআনের প্রকাশ্য যে অর্থ, আয়াতের যে অর্থ, সে আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহর নাম স্মরণ করো। কিন্তু কোরআনের ব্যাখ্যা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহর বা রবের নাম কি করেছেন, উল্লেখ করেছেন বা জিকির করেছেন, সেটা আমাদেরকে দেখতে হবে। সেই হিসাবে আমরা যদি ব্যাখ্যা নিই, দেখতে পাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবাগণ কখনো আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বলে জিকির করেছেন এমন প্রমাণ নেই। হুজুর হাদিসে আছে যে কেয়ামত ততদিন কায়েম হবে না যতদিন মানুষ আল্লাহ আল্লাহ বলবে। তো এখানে তো বোঝা গেল যে আল্লাহ আল্লাহ বললে পরে এটা জিকির, কিন্তু না, আল্লাহ আল্লাহ বলার অর্থ এখানে জিকির করা না, অর্থ হল যে আল্লাহকে চিনবে, আল্লাহর নামটা তাদের মাঝে থাকবে। ওই হাদিসের উদ্দেশ্য এই নয় যে আল্লাহ আল্লাহ বলে জিকির করতে হবে, বরং আল্লাহর নামে জিকির করতে হবে, আল্লাহর আগে অথবা পরে কিছু লাগাতে হবে। কি লাগাতে হবে, হয় সুবহান, না হয় আলহামদু, আর না হয় আকবার, এই এই সব লাগিয়ে অথবা লা ইলাহা ইল্লা লাগিয়ে আল্লাহর জিকির করতে হবে। এগুলো আমরা আগেই জানি। দোয়ায়ে মাসালা মানে প্রার্থনামূলক দোয়ার সব থেকে, এই যে দোয়াগুলো আছে প্রার্থনামূলক দোয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া কি? আল্লাহ কাছে তো বহু কিছু চান, সব থেকে শ্রেষ্ঠ চাওয়া আপনারা জানেন কোন জিনিসটা আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ চাওয়া হয়? আমরা জানি জামে দোয়া, জামে মানে পরিপূরক দোয়া। পরিপূরক বলতে আপনার এমন একটা দোয়া, যে দোয়া যদি চান অন্য কিছু না চান যথেষ্ট। কোন দোয়া সেটা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, খালাস। এতে আপনার তফসিল নেই, কিন্তু ইজমালিতে সব কিছু আছে, যত রকমের মঙ্গল কল্যাণ ভালাই আমাকে দাও, দুনিয়াতে দাও এবং আখেরাতে দাও, খালাস আর কি চাইবেন আপনি? বলুন কোন কোন জিনিসটা নেই এতে, রিজিক থেকে নিয়ে। আপনি যদি এমনও, আপনি যদি অবিবাহিত হন এবং আপনি একটা ভালো বউ চান, তো এর মধ্যে চাওয়া হবে। হাসানা মানে কি? হাসানা মানে হচ্ছে মঙ্গল কল্যাণ, আর বউ কল্যাণ না, ভালো একটা বউ। খাইরু মাতা এই দুনিয়া, দুনিয়া সব থেকে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একটা ভালো বউ। তাহলে এখানেও আপনি রাব্বানা আতনা বলে আল্লাহর কাছে চাইতে পারেন, এতে আছে ভরা। এ হচ্ছে একটা মানে অর্থবহুল ব্যাপক দোয়া, যে দোয়া চাইলে আপনাকে তফসিল ভাবে আল্লাহ তুমি আমাকে রেজি দাও, তুমি আমাকে একটা ভালো ছেলে দাও, তুমি এসব বলতে হবে না, যথেষ্ট। তবুও তফসিলের সঙ্গে যেগুলো চাওয়া হয়, যেমন আল্লাহ ইনিয়াসালুকাল হুদা ওয়া তোকা ওয়াল আফাফা ওয়াল গিনা, কি কি চাইলেন? হিদায়ত চাইলেন, তাকওয়া চাইলেন, পবিত্রতা পরিচ্ছন্নতা চাইলেন, আর চাইলেন ধনবত্তা। এভাবে আপনি পানাহ চান, আল্লাহ শেকা নিফাক, আল্লাহ আমি এই বিচ্ছিন্নতা থেকে পানাহ চাচ্ছি, দলে দলে ভাগ হয়ে যাচ্ছে, একটা দল ভেঙে উপদল কত রকম হচ্ছে, আমি চাচ্ছি এইসব চাই না। শেকাক আপোষে মতভেদ করব, এটাও চাই না। নিফাক মুনাফেকি থেকে পানাহ চাচ্ছি, বা সুই লাখলাক আর অসৎ চরিত্র থেকে আমি পানাহ চাচ্ছি। এগুলো তফসিলি দোয়া, এই দোয়াগুলো কি তফসিলি দোয়া চাওয়া হয়। এদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দোয়া কি, এই দোয়াটা আপনারা শিখে নিন, আপনারা মুখস্থ করে নিন। খুব সহজ দোয়া, মুখস্থ করতে সময় লাগবে না, এক্ষুনি মুখস্থ হয়ে যাবে। কিন্তু আপনি মানে সংকল্প করে নেন, দৃঢ় সংকল্প করে নেন যে আজ থেকে, ফজর থেকে আমি শুরু করব এবং প্রত্যেক নামাজে সালাম ফেরার আগে একবার পড়ব। আমি বলছি না যে এটা পড়া ফরজ, কেন বলছি? যাতে করে আপনার মুখস্থটা থেকে যায়। কারণ যে জিনিস আপনি মুখস্থ করবেন তা ব্যবহার না করলে পুরনো হয়ে যাবে, আপনি তখন আর মনে থাকবে না আপনার। সে দোয়াটা কি? ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এটা তো মুখস্থই আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ফিদ দুনিয়া ওয়াল আখিরা মুখস্থ আছে, খালি মাঝখানে একটা শব্দ কি, আল মুআফাত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল মুআফাতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কত সুন্দর দোয়া, কি মানে? হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার নিকট ইহকালে ও পরকালে বিপদ মুক্তি চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, বুঝলেন? আর অন্য একটা দোয়া আছে এর মানেতেই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওটা থেকে এটা বেশি সহজ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ প্রত্যেক নামাজের পরে, নামাজের সালাম ফেরার আগে, সালাম ফেরার আগে কেন বললাম, যেহেতু এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের শেষাংশে দোয়া কবুল হয়, নামাজের পরে নয়, নামাজের শেষাংশে দোয়া কবুল হয়। সালাম ফেরার আগে একবার বলবেন, রাব্বানা আতনা বলবেন, তার মধ্যে এটা বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া যে চাওয়া হয় আল্লাহর কাছে, এটা যদি আপনি চান আর এই দোয়া যদি কবুল হয়ে যায়, ব্যাস যথেষ্ট। হে আল্লাহ, আমি ইহকালে ও পরকালে ক্ষমা ও নিরাপত্তা চাচ্ছি। নিরাপত্তা চাওয়ার মানেই হল জাহান্নাম থেকে পানাহ চাচ্ছি, নিরাপত্তা চাওয়ার মানেই হল কিয়ামতের আজাব থেকে পানাহ চাচ্ছি, নিরাপত্তা চাওয়ার মানেই হল কবরের আজাব থেকে পানাহ চাচ্ছি। ওখানে সবই নিরাপত্তা, মানে কি সব জায়গায় নিরাপত্তা। আর ক্ষমা, ক্ষমা যদি আপনি পেয়ে যান তো আপনার কবরের আজাবও হবে না, ক্ষমা পেয়ে গেলে কিয়ামতের আজাব হবে না, ক্ষমা পেয়ে গেলে জাহান্নাম যেতে হবে না, আর ক্ষমা পেয়ে গেলে আপনি জান্নাত যাবেন। দুনিয়াতে যদি নিরাপত্তা বলেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ক্ষমা করো, আর দুনিয়াতে ক্ষমা করো মানে হচ্ছে যে আমাকে কারেন্ট শাস্তি দিও না, দুনিয়াতে ক্ষমা মানে কারেন্ট শাস্তি দিও না। কারণ আল্লাহ তাআলা কোন পাপের শাস্তি, কোন পাপের শাস্তি কারো কারো জন্য কারেন্ট দিয়ে থাকেন, লিইযীকাহুম বাদাল্লাযী আমিলু, কারেন্ট শাস্তি কাউকে কাউকে কোন সময়ে দিয়ে থাকেন, যে কোনো পাপ, যে কোনো পাপ, যেমন বলা হয়েছে পিতামাতার অবাধ্যতা করার পাপ খুব তাড়াতাড়ি তার ফলন ফুলে যায়, বিদ্রোহ করার পাপ, রাজদ্রোহিতার পাপ, এই তাড়াতাড়ি ফুলে যায়, রাজদ্রোহিতা করলেই আপনার রাজা এসে সঙ্গে সঙ্গে ফুলে যাবে। তো যাই হোক, দুনিয়াতে যদি আপনি ক্ষমা পান, দুনিয়াতে যদি নিরাপত্তা পান, তাহলে বুঝতেই পারছেন যে আপনার কারেন্ট শাস্তি আসবে না, যে কারেন্ট শাস্তি এসে আপনার পাপ মোচন হয়ে যায়। আপনি চান না, আপনি চান, আপনি অনেকে চায় যে আল্লাহ তুমি আমার আমি যে পাপ করেছি সেই শাস্তিগুলো দুনিয়াতে দাও, আখেরাতে দিও না, এরকম দোয়া করা যাবে না? খবরদার না, আল্লাহর কাছে চাইবেন না, খবরদার আল্লাহর কাছে চাইবেন না যে আল্লাহ গো তুমি আমাকে কোন বিপদ দিও না, যদি বিপদ দিও তাহলে ধৈর্য ধরার তৌফিক দিও যেন আমি বিপদে অধৈর্য না হয়ে যাই। হ্যাঁ বাসা চলবে, চলবে দোয়া করা চলবে, কেন চলবে না? কারণ ধৈর্য চাওয়ার মানেই হচ্ছে মুসিবতকে আপনি ডেকে আনছেন। খবরদার এরকম দোয়া করবেন না, খবরদার না। দুঃখ যদি দিও প্রভু শক্তি দিও সহিবারে, প্রসিদ্ধ সবাই বলে দুঃখ যদি দিও প্রভু শক্তি দিও সহিবারে, ধন্য করো আমার জীবন তোমার বাণী বহিবারে। তো দুঃখ যদি দিও, না না না যদি কেন বলো, দুঃখ দিও না, আমি দুঃখ বহন করতে পারবো না, আল্লাহ আমাকে দুঃখ দিও না, ধৈর্য দেওয়া তৌফিক চাই না আমি, আমি মুসিবতি চাই না আগে থেকে, এই বলে কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটাও আছে, এটাও একটা দোয়া, কিন্তু এই দোয়াটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সুন্দর দোয়া, এই চাওয়া ও পাওয়া সর্বশ্রেষ্ঠ কেন হলো? বুঝতে পারছেন, যেহেতু এই পাওয়াতে রয়েছে ইহপরকালের সুখ ও শান্তি। যদি আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে মাফ করেন, দুনিয়াতে নিরাপত্তা দেন, খালাস, আবার কি চাই? আর নিরাপত্তা চাইতে হয় দুই সেজদার মাঝখানে, বলেছিলাম না দুই সেজদার মাঝখানে দোয়াটা খুব সুন্দর। নিরাপত্তা আপনাকে চাইতে হয়, সৌদি আরবের কথা বাদ দেন, চলুন বাংলাদেশে। বাংলাদেশে আপনার চাহে বিল্ডিং হোক, চাহে মাটির বাড়ি হোক, অথবা ঝুপড়ি খোপড়পট্টি ঝুপড়পট্টি, যাই হোক পণ্য কুটির হোক, ঢাক কি বল শহরে বাড়ি হোক কিংবা পাড়া গ্রামে বাড়ি হোক, অবশ্য শহরে একটু নিরাপত্তা বেশি থাকে। তার কারণ যদিও চোর গুন্ডা বেশি শহরে, তাই না? গুন্ডা বদমাস শহরে বেশি, কিন্তু আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাজার হলো আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত জায়গা, তবু ওখানে নিরাপত্তা থাকে। কেন? সেখানে পৌরসভা আছে, সেখানে পুলিশের ব্যবস্থা আছে, নিরাপত্তার ব্যবস্থা, মানুষ নিরাপত্তা বিধানের জন্য ব্যবস্থা থাকে, কিন্তু পাড়া গ্রামে এইসব থাকে না। যদি আগুন লাগে, এখন তো টেলিফোনের যুগ, যখন টেলিফোনের যুগ ছিল না তখন সাইকেল নিয়ে ছুটত, তাই না? কিংবা গিয়ে খবর দিত, সে গাড়ি আস্তে আস্তে তখন সব শেষ। এখনো তাই, এখনো যদি টেলিফোনে বলা হয় আগুন লেগেছে, তো সে গাড়ি আস্তে আস্তে পাড়া গ্রামে পৌঁছতে পৌঁছতে বাড়ি সব শেষ হয়ে যাবে। ডাকাত পড়েছে, মহা ডাকাত, ডাকাত হয়ে ডাকাত পড়েছে গ্রামে, খুব বোম ফোটাচ্ছে, চুরি করছে ইত্যাদি খবর পুলিশ আসতে আসতে তখন ডাকাতরা পগড় পার। এখন যদি আপনি বাংলাদেশের এক পর্ণ কুটিরে কোন পাড়া গ্রামে, অজ পাড়া গ্রামে যদি আপনার বাড়ি হয়, সেখানে আপনি রাত্রি যাপন করবেন, তখন কি হবে? ইয়ানাফসি ইয়ানাফসি, হয় না? হয় না? নাকি নিশ্চিন্তে ঘুমান, নিশ্চিন্তে ঘুমান। সৌদি আরব থেকে বহু মাল নিয়ে যান, স্বর্ণ টন্ন নিয়ে যান, দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারেন? এমন ঘটনা ঘটেছে, গিয়ে ভালো কাপড় চোপড় সোনা দেন বইয়ের কাছে, বইয়ের জন্য নিয়ে গেছে, নিয়ে গিয়ে এবারে প্রথম রাত্রে বুঝতেই পারছেন শেষ রাতে ভোর রাতে এত ঘুম ঘুমিয়েছে স্বামী স্ত্রীতে, তারপরে সকাল ফজরের নামাজ গায়েব, কারণ আজকে প্রথম দিন এসেছেন আপনি, তখন নিশ্চয়ই আপনার আজ আল্লাহ করিম পরে আমি ফজরের নামাজটা জোহরের সময় তুলে নেব, তাই না? যখন জোহরের সময় উঠে দেখছে মালপত্রের ব্যাগ নেই, সব গায়েব হয়ে গেছে, স্বাভাবিক। লোকে খেয়াল করে রাখে, এই জন্য অনেকে আছে যেখান থেকে খবর দেয় না যে আমি কবে যাচ্ছি, কারণ খবর দিলে পরে চোর, যারা যারা ছিচকে চোর কিংবা পেশাদার চোর কিংবা ডাকাত, তারা খবর রেখে খবরটা শুনে, আর বাপ মা তো বুঝতে পারছেন খুশি হাতে, অমুক তারিখে আমার বেটা আসছে, অমুক তারিখে আমার বেটা আসছে, প্রচার হয়ে যাবে, আর চোরের আর ডাকাতের মনেও সেটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। ঠিক সেই রাতে সে তাক লাগিয়ে থাকবে, ওই রাতেই তার ঘরে চুরি হবে। চোরে তার কি হলো? চোরের ভয়, চোরের ভয়, তার মানে মানুষের ভয়, এক কথায় মানুষের ভয়। এর মধ্যে সন্ত্রাসীও আছে, যদি আপনি কোনো পার্টি ফাটি করেন তাহলে তো বুঝতেই পারছেন বিরোধী পার্টি আপনাকে ছাড়বে না। কি অবস্থা দেখছেন এখন? বিরোধী পার্টি আপনাকে ছাড়বে না, তাহলে মানুষের ভয়। দু নম্বর ভয় কিসের? জীবজন্তুর। পাড়া গ্রামে জীবজন্তু বেশি, বিশেষ জঙ্গলের ধারে বাড়ি হলে সাপ থেকে নিয়ে বাঘ থেকে নিয়ে নেকড়ে, বাঘ, হায়না, অমক তমক, সাপ, বিছু ইত্যাদি সব আপনার ঘরে আসতে পারবে। শহরে বাড়ি হলে হয়তো এগুলো নেই, কিন্তু পাড়া গ্রামে তাহলে প্রাণী বা পশুর আপনার হামলা বা আক্রমণ হতে পারে, এটাও আপনার ভয়। সাপ নাকি, বিশেষ করে বর্ষাকালে সাপ আসছে কিনা, বিছু আসছে কিনা, এসব ভারী দুশ্চিন্তা থাকে ঘুমানোর সময়। তিন নম্বর আপনার অনিরাপত্তায় যেটা ভুগতে হয় মানুষের মন, কোন কোন মানুষ তার স্নায়বিকভাবে সে দুর্বল থাকে, তার স্নায়ু হচ্ছে দুর্বল, ফলে সবসময় মনের ভেতরে হাপুস করে কি কোনো জিন আসছে কিনা, কোনো ভূত আসছে কিনা, আমার ঘরে ঢুকছে কিনা, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, খুট করে আওয়াজ, হ্যাঁ কিসের আওয়াজ হলো, তাই না? এরকম হয়। তখন স্বামী স্ত্রী একা থাকলে ও বলে তুমি দেখো, ও বলে তুমি দেখো, তাই না? এরকম অবস্থা হয়। তাহলে এখানে আপনার জিন ভূতের নিরাপত্তা চাই, চাই না চাই না? এখন যদি এই দোয়া আপনার কবুল হয়ে যায়, আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে নিরাপত্তা দাও, এই সমস্ত নিরাপত্তা আপনি পাবেন না পাবেন না, আল্লাহ দোয়া কবুল করলে অবশ্যই পাবেন, আর তার মানে আপনি চিরসুখী হয়ে গেলেন, দুনিয়াতে আপনি সুখী হয়ে গেলেন। মানুষের ভয়, চোর ডাকাত, সন্ত্রাস, আততায়ী, দুশ্মন, অত্যাচারী প্রভৃতির ভয় মানুষের সুনিদ্রা কেড়ে নেয়, ভালোভাবে ঘুমাতে পায় না। জিনভূতের ভয় মানুষের জীবনে আতঙ্ক আনয়ন করে। হিংস্র জীবজন্তুর ভয় মানুষের মন থেকে নিরাপত্তা হরণ করে নেয়। প্রাকৃতিক দুর্যোগ, এটাও আছে প্রাকৃতিক দুর্যোগ, হঠাৎ করে কালবৈশাখী ঝড়, এখন চলছে না, আজকে ঝড় হলো আপনাদের দেশে, ঝড় হলো আমাদের দেশেও হয়েছে, ঝড় আজকে হয়েছে। তো এইভাবে প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, আশঙ্কা মানুষের হৃদয়কে দুশ্চিন্তা, দুর্ভাবনা হ্যাঁ ভর্তি করে দেয়। তার মানে কখনো হঠাৎ করে বন্যা আসবে, আপনার পাশে নদী থাকলে তো ব্যাপারই বুঝতে পারছেন, নদী ফুলে ফুলে উঠছে, তখন আপনার ঘুম হবে না, যদি বেড়ে যায় তো আমার বান ঢুকবে, বন্যা ঢুকবে, ভূমিকম্প ইত্যাদি, এসব ভয় থাকবে। শারীরিক নানা রোগ যন্ত্রণা, হ্যাঁ রোগ যন্ত্রণার কথা বলা হয়নি, আপনার শরীরে নানা রোগ যন্ত্রণা হতে পারে, তো তারও নিরাপত্তা আপনার চাওয়া দরকার। তো সেই ক্ষেত্রে মানুষকে অতিষ্ঠ করে তোলে রোগ যন্ত্রণা, তার জীবন দুর্বিষহ করে তোলে এই রোগ। সুতরাং উক্ত প্রার্থনা যদি আল্লাহর নিকট মঞ্জুর হয়ে যায়, তাহলে দুনিয়ার প্রকৃত সুখ ও শান্তি লাভ হয়ে যায়। বলা বাহুল্য, উক্ত প্রার্থনার মানে হবে, হে আল্লাহ তুমি আমাকে চোর ডাকাত, সন্ত্রাসী, আততায়ী, দুশ্মন, অত্যাচারী প্রভৃতির ভয় থেকে নিরাপত্তা দান করো। এগুলো আপনাকে বলতে হবে না, শুধু এক কথায় সব চলে আসবে। হে আল্লাহ তুমি আমাকে শয়তান জিন থেকে নিরাপত্তা দাও, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার আশঙ্কা থেকে আমাকে নিরাপত্তা দাও, শারীরিক নানা রোগ যন্ত্রণার কবল থেকে রক্ষা পেতে আমাকে নিরাপত্তা বিধান, আমার নিরাপত্তা বিধান করো। পক্ষান্তরে পরকালেও চিন্তা, পরকালের যে চিন্তা সেটাও হচ্ছে আসল চিন্তা, দুনিয়া থেকে পরকালের চিন্তাটাই হচ্ছে আসল। মরণের পর কবরের আজাব, কিয়ামতের মাঠে হাসরের আজাব, হিসাব নিকাশের ভয়, পুল সিরাতের পার হওয়ার ভয়, জাহান্নামের বিভীষিকাময় আগুনের ভয়, কত ভয় আছে, বহু রকম ভয় আছে কিয়ামতে। এ সকল ভয় থেকে যদি মহান আল্লাহ নিরাপত্তা দান করেন, তাহলে আর কিসের দুশ্চিন্তা, মহান আল্লাহর ক্ষমা ও নিরাপত্তা লাভ হলেই তো মহালাভ, ইচ্ছা সুখের জান্নাত লাভ, তবেই। তাই তো এই দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া, আল্লাহুম্মা ইন্নি আসালুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা আব্বাস দোয়া শিখতে চাইলে তিনি তাকে ওই দোয়াই শিখিয়েছিলেন। চাচা ভাতিজাকে বলছে আমাকে একটা দোয়া শিখিয়ে দাও ভাতিজা, তো ভাতিজ কি শিখাচ্ছে, আল্লাহুম্মা ইন্নি, চাচা আপনি বলুন, আল্লাহুম্মা ইন্নি আসালুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও প্রত্যেক সকাল সন্ধ্যায় ওই প্রার্থনা করতেন। আর দোয়ায়ে জিক্রের দোয়া সমূহের মধ্যে আপনাদেরকে বলবো এবারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই দোয়া নিজেই পড়তেন, এখন বলবো দোয়ায়ে জিক্র। দোয়ায়ে জিক্র মানে যাতে চাওয়ার অর্থ নেই, সেই চাওয়ার অর্থ নেই এমন সর্বশ্রেষ্ঠ দোয়া কি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, খায়রুদ দোয়াই দোয়া ও ইয়াউমি আরাফা, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনে দোয়া। খায়রু ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আর সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া যা আমি বলেছি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবী বলেছেন। কিরকম দোয়া হবে তাহলে, কি দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খুব সহজ, সবার মুখস্থ আছে, সবারই মুখস্থ আছে দোয়া, ওটা কোন কোন বর্ণনা তো আছে, ইউহি ওয়াইমিত কোন কোন বর্ণনা নেই, এখানে যেটা সোজা আছে সোজাটাই আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সহজ, সব থেকে শ্রেষ্ঠ দোয়া। আর এই দোয়ার আপনারা অর্থ জানেন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে তো আপনারা জানেন আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, ওয়াহদাহ তিনি একক, তার কোন দ্বিতীয় আছে, না জন্ম দিয়েছেন, না জন্ম নিয়েছেন, না তার স্ত্রী আছে, না সন্তান, কিছুই নেই, ওয়াহদা, একা, লা শারীকা লাহ, তার কোন শরিক নেই, লাহুল মুলক, সারা রাজত্ব কার, তারই, ওয়ালাহুল হামদ, সমস্ত প্রশংসা কার, আল্লাহ। বোতলটা কি সুন্দর, আমি বোতলটার প্রশংসা করলাম, বাদশাহ কি করে আল্লাহর প্রশংসা হলো? আমরা যে বলি সমস্ত প্রশংসা আল্লাহ, এটা একটা প্রশংসা তো, বোতলটা কি ডিজাইন দেখেছেন কি সুন্দর, আমি এই বোতলটার প্রশংসা করলাম, কিভাবে আল্লাহর প্রশংসা হলো বাদশাহ? এটাও কি আল্লাহর প্রশংসা হলো? আ যে বানিয়েছে তার, যে বোতলটা বানিয়েছে, ডিজাইনটা করেছে, তার প্রশংসা হলো। আর যে ডিজাইনটা বানিয়েছে তাকে কে তৈরি করেছে? হ্যাঁ, তাকে তৈরি করেছেন আল্লাহ। অতএব ঘুরে ফিরে কার প্রশংসা হলো? আল্লাহর প্রশংসা হলো। সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহ। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুতে শক্তিমান, সর্বশক্তিমান তিনি, সব কিছুই তিনি করতে পারেন। অতএব তার এত কুদরত, এই দোয়ার ভিতরে যত কিছু বলা হয়েছে সবচেয়ে বিশাল ব্যাপার, তাই এই দোয়া হলো, কিন্তু তার চাওয়ার অর্থ নেই, তাই না? এই দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া, দোয়ায়ে জিকির। যেহেতু এই দোয়াতে রয়েছে মহান আল্লাহর একত্ববাদের ঘোষণা, তার সার্বভৌমত্বের ঘোষণা, তার প্রশংসার দোতনা, তার সর্ববস্তুর উপর সর্বক্ষমতার ব্যঞ্জনা, উক্ত গুণাবলী বর্ণনা করে কি বলে এই দোয়া পড়া হয় জুলহজ্জের কোন তারিখে? কোন তারিখে পড়া হয়? জুলহজ্জের নয় তারিখে, আরাফাতের মাঠে নয় তারিখে, আরাফাতের ময়দানে সারা বিশ্ব থেকে সমবেত হাজিগণ এই দিনে এক লিবাসে, এক ভাষায়, শরিকবিহীন আল্লাহর উক্ত গুণাবলী বর্ণনা করে থাকেন, যেদিনে সবাই এক বাক্যে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বাঙালিও বলে, হিন্দিও বলে, কেরলাও বলে, করলা, সব এক একই ভাষায় কি লা ইলাহা ইল্লাল্লাহ, আর কি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম ওই দোয়া পড়ে উক্ত ঘোষণা দিয়েছেন, সারা বিশ্বের মুসলিমরাও ওই শ্রেষ্ঠতম দোয়া পড়ে উক্ত ঘোষণা দিয়ে থাকে। অবশ্য প্রকৃত মুসলিম তারাই যারা ওই ঘোষণা, দোতনা ও ব্যঞ্জনা অনুসারে কাজ করে থাকে। তুমি মুশরিক হবে আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কাজে এক, কথায় এক, বুকে এক, মুখে এক, চলবে নাকি? না, তাহলে তার তো কোন শ্রেষ্ঠত্বের মর্যাদা নেই। মুসলিম আর প্রকৃত মুসলিম তারা যারা আল্লাহর সাথে কোনদিন কোন কিছুকে শরিক করে না। অনুরূপ যে দোয়ায় মহান আল্লাহর প্রশংসা থাকে সে দোয়াও সর্বশ্রেষ্ঠ দোয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আফজালু জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা জানেন, লা ইলাহা ইল্লাল্লাহ কার্ডের কথা মনে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে একটা কার্ডে, সেই কার্ডের ওজন কত? 99টা রেজিস্টার থেকেও বেশি। 99টা রেজিস্টার কত বড়? হ্যাঁ, যতদূর নজর যায় তত বড় রেজিস্টার। সেই রেজিস্টার, 99টা রেজিস্টার একদিকে, দাঁড়িপাল্লার একদিকে, আর এই লা ইলাহা ইল্লাল্লাহর কার্ডটা দাঁড়িপাল্লার একদিকে, ভারী কোনটা বেশি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই বেতাকার ওজন বেশি হবে। এটা কি ছোট হতে পারে? এই জন্য বলছেন আফজালু জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে মানুষের জান মাল হারাম হয়ে যায়, তাই না? অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বহু ফজিলত আছে, বহু মর্যাদা আছে, বহু মহিমা আছে। এখানে সংক্ষেপে শ্রেষ্ঠ জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফজালু দোয়া, আর শ্রেষ্ঠ দোয়া হল আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রশংসা পছন্দ করেন, তাই না? আমাদেরকে বলেছে নিজের প্রশংসা নিজে করো না, তাই না? আর নিজে আল্লাহ তাআলা বলেছেন নিজের প্রশংসা নিজে করেছেন, আমাদেরকেও বলেছেন করো। অতএব আলহামদুলিল্লাহ, বান্দা আল্লাহ চান বান্দা যখন কোন খাবার খাবে কি বলবে? আলহামদুলিল্লাহ। একটু সারা পান, মানে কোন পানীয় পান করবে, তখন কি বলবে? আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ তাআলার বহু নিয়ামত আমরা ব্যবহার করছি যার শুকরিয়া আদায় করি না, পানির থেকেও দাম বেশি, বলে জলের অপর নাম জীবন, তাই না? পানি সত্যি জীবন, কিন্তু আরো একটা জীবন ব্যবস্থা আমাদের মধ্যে কাজ করছে, যে জীবন যেটা নিয়ে আমাদের জীবন বেঁচে আছে, অথচ তার কোন শুকরিয়া আদায় করি না। সেকেন্ডে সেকেন্ডে সেকেন্ডে সেকেন্ডে আমরা তাতে প্রতিপালিত হচ্ছি, আর কোন সময় বলেছি আলহামদুলিল্লাহ? এই যে ঢুকছে নাকে, এই যে অক্সিজেন আমাদের কাজ করছে সারা শরীরে, অক্সিজেন না থাকলে মানুষ বাঁচবে? বাঁচবে না, তার জন্য কোনো দোয়া নেই। আর দোয়া পড়তে হয় বলেও আমরা জানি না, মনে করি না, সেটা পলকে পলকে আমাদের শুধু আল্লাহ প্রশংসা করতে হয়। কিন্তু খাবার যখন খাই, তখন যেহেতু খাবার কোনো সময় পাই কোনো সময় পাই না, এখন পানি চাইলাম পেলাম গরম পানি, ঠান্ডা পানি সবসময় চাই পাই না, যখন পাই ঠান্ডা পানি জানটা আরো কি হয় সতেজ হয়ে ওঠে, তরতাজা হয়ে ওঠে, তখন বলি আলহামদুলিল্লাহ। আমরা যখন হাঁচি দিই ছিকি দিই হাচ্ছি, তখন কি বলি আলহামদুলিল্লাহ। কেন এতে কেন আলহামদুলিল্লাহ বলতে হয়? এতেও কোনো ফায়দা আছে, উপকার আছে বলে আমরা আলহামদুলিল্লাহ বলি। তার কারণ ভিতরের যে আপনার হ্যাঁ সে রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, সেখানে আপনার কত মানে হাজার হাজার জলকণা বের হয় সেখান থেকে, এবং সেখান থেকে বহু জীবাণু বের হতে হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, যখনই কেউ হাঁচি দেবে কি বলবে আলহামদুলিল্লাহ। তবে হাঁচির একটা আলামত খারাপ, সেটা হচ্ছে কি, যে তোমার সর্দি জাতীয় কোন রোগ হতে পারে। এই জন্য যে শুনবে তাকেও বলা হয়েছে, তাকেও বিধান দেওয়া হয়েছে, তুমিও তোমার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করো, কি বলবে ইয়ারহামকাল্লাহ, ইয়ারহামকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুক, হয়তো বা কোন রোগ টোগ হতে পারে, ভিতরে সমস্যা আছে, এই জন্য তুমি তো হাঁচি দিচ্ছ ছিকি মারছ, তো ইয়ারহামকাল্লাহ। আর যার জন্য দোয়া করা হলো, দোয়ার বিনিময়ে সেও দোয়া দেবে, বলবে ইয়াহদি কুমুল্লাহু ওয়া ইসলিহ বালাকুম, আল্লাহ তোমাকে হিদায়ত করুক এবং তোমার তোমার মন তোমার চরিত্র সব কি করুক সংশোধন করুক, তোমার মন সংশোধন করুক। এখন যদি কারো মানে বেশি লম্বা হয়, যেমন কাশতি আছে কাশতি আছে, কাশের জন্য তো কিছু নেই, বরং হাঁচির জন্য এই ফাঁকে বলে নি, এই যে হাই উঠাটা, হাই উঠালে কোনো শব্দ করতে হয় না, এরকম শব্দ করা জায়েজ না, আর হাঁ করে মুখটা খুলে রাখাও জায়েজ না, কেননা এর মধ্যে বহু জলকণা বের হয়, মুখের গন্ধ দুর্গন্ধ বের হয়, সেই দুর্গন্ধ মুসলিম ভাই পেলে খারাপ মনে করবে, তোমারই পজিশন নষ্ট হবে, এই জন্য মুখে কাপড় রাখো কিংবা হাত রাখো। এই সময় কোনো দোয়া আছে? অনেকে বলে লা হাওলা ওয়ালা কুওয়া, না না এরকম দোয়া খাস দোয়া নেই, এতে কোনো দোয়া নেই, কিন্তু ছিকি বা হাঁচিতে এই দোয়া আছে, এই দোয়া বললে পরে দোয়ার বদলে দোয়া দেবে কি বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহ বালাকুম, এ হচ্ছে আলহামদুলিল্লাহ। যেহেতু জিকিরমূলক এই দোয়ায় রয়েছে মহান আল্লাহর প্রশংসা, আর অনেক সময় প্রশংসার অর্থেই বোঝা যায় প্রশংসাকারী কিছু প্রার্থনা করছে। যখন আপনি কারো প্রার্থনা করবেন কি বলে প্রশংসা করবেন, সে প্রশংসার পিছনে তো বুঝতে পাচ্ছেন, হেলাল ভাই আমি শুনেছি আপনি খুব দানি মানুষ, আপনার বহু মানুষকে আপনি উপকৃত করে থাকেন, আপনি হ্যাঁ শুন, এই যে প্রশংসা করা হয়েছে তার মানে কি, তার মানে মতলব কিছু আছে। যেমন সালামি মতলব, মতলবের সালাম জানেন, দেখবেন কোন মানুষ আপনাকে সালাম দেয় না, কিন্তু খাস করে যখন সালাম আলাইকুম হলো তখন জানতে হবে যে কিসমে কুছ মতলব দাল মে কুছ কালা হয়, তাই না? তো মতলব বুঝাই যাবে, যে কোনোদিন আপনাকে সালাম দেয় না সে যদি একটা স্পেশাল করে সালাম দেয় তাহলে নিশ্চয়ই তার মতলব আপনি বুঝতে পারবেন। সুতরাং যখন আল্লাহর প্রশংসা করবেন তখন আল্লাহ ঠিক বুঝবেন, আল্লাহ তো এমনি অন্তর্যামী, আল্লাহর প্রশংসা করলেই আল্লাহ বুঝে নেবেন যে আপনি কি চাচ্ছেন, বান্দা আল্লাহর নিকট থেকে সব কিছু পেয়েছে। সুতরাং সকল নিয়ামতের উপর তার প্রশংসা, সকল নিয়ামতের উপর তার প্রশংসা হয়, আর প্রশংসা হল কৃতজ্ঞতার মূল, মানে আপনি সুক্রিয়া আদায় করবেন। আপনি আল্লাহর এত নিয়ামত খাচ্ছেন, এত নিয়ামতে প্রতিপালিত হচ্ছেন, আপনি সুক্রিয়া আদায় করবেন না? আর শুকুরটা হল আলহামদ হচ্ছে মানে এই শুকুরের মাথা, আপনি শুকরিয়া আদায় করবেন কিভাবে, আলহামদুলিল্লাহ। এই জন্য পানি খান বলুন আলহামদুলিল্লাহ, আপনি খাড়া খান আলহামদুলিল্লাহ, এইভাবে আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় হয়। যে সমস্ত নিয়ামত আছে সেই সমস্ত নিয়ামত আমরা যে ভোগ করছি উপভোগ করছি তার সাথে আমাদেরকে আলহামদুলিল্লাহ বললে শুক্রিয়া আদায় হয়ে যাবে। ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুক্রিয়া আদায় করো মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করো, অকৃতজ্ঞ হইও না, কৃতঘ্ন হইও না, আল্লাহ তাআলা নিষেধ করছেন। তো হব কিভাবে, এইভাবে আলহামদুলিল্লাহ বললে আমরা নিয়ামতের প্রশংসা করতে পারবো, আর নিয়ামতের প্রশংসা করলে নিয়ামত বৃদ্ধি লাভ করে। যদি আপনি প্রশংসা করেন আল্লাহ শুক্রিয়া আদায় করেন তাহলে নিয়ামত কি হবে আরো বাড়তে লাগবে, যেহেতু আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি তোমরা আমার শুকুর আদায় করো শুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা না শুকরি করো, যদি তোমরা কি অকৃতজ্ঞতা করো, তাহলে জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অবশ্যই কঠোর, কঠিন শাস্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সন্তুষ্ট হন যে খাবার খায়, অতঃপর তার উপর আল্লাহর প্রশংসা করে, অথবা পানি পান করে, অতঃপর তার উপর আল্লাহর প্রশংসা করে। অবশ্য আলহামদুলিল্লাহ বলে সূরা ফাতিহা উদ্দিষ্ট হতে পারে। এখানে যে বলা হয়েছে আফজালুদ দোয়ায়ে আলহামদুলিল্লাহ, তো এখানে শুধু আলহামদুলিল্লাহ এই তসবিটাও হতে পারে, যাকে তাহমিদ বলা হয়। তসবি মানে কি? তসবি মানে কি? আমরা বলি না তসবি, তাহমিদ, তাহলিল বলি না? তসবি তাহলিল করছে গো, বসে আছে মসজিদে তসবি তাহলিল করছে। তসবি মানে কি? সুবহান আল্লাহ বলা। তাহলিল মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তাহমিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ বলা। এখানে যে আলহামদুলিল্লাহ বলা হয়েছে, তাহমিদ মানে হতে পারে, অথবা এটাও হতে পারে আলহামদুলিল্লাহ সুরা, উদ্দেশ্য সুরা আলহামদুলিল্লাহ হতে পারে। তার কারণ হচ্ছে আলহামদু সুরাতে এমন প্রার্থনা আছে, বিশাল প্রার্থনা। প্রথমত প্রশংসা, প্রশংসার পরে তারপরে আপনি প্রার্থনা করবেন, আর তারপরে আমিন বলবেন। বলা হয়েছে যে আমি তোমার দোয়া কবুল করব। আল্লাহ তাআলা এই সূরা ফাতিহাকে তার মাঝে এবং মুসল্লির মাঝে ভাগ করে নিয়েছেন, আর এই জন্য ইমামের পেছনেও সূরা ফাতিহা পড়তে হবে। ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর এমনি পড়লে তো বুঝতেই পাচ্ছেন। বেশ, হতে পারে যে এর উদ্দেশ্য হল সূরা ফাতিহা, যেহেতু তা শুরু হল আলহামদুলিল্লাহ দিয়ে, আর তাতে যে দোয়া আছে তার চাইতে শ্রেষ্ঠ পরিপূর্ণ ব্যাপক দোয়া আর কি হতে পারে। ওলামারা বলেছেন যে সূরা ফাতিহা হল আল কোরআনের ভূমিকা। আল কোরআনে যা কিছু আছে সব সূরা ফাতিহার মধ্যে কি আছে, মানে সব বিন্যস্ত আছে, ওখানে ঢোকানো আছে। অতএব সূরা ফাতিহা হল গোটা কোরআনের সারাংশ, বিশাল একটা কি, বিশাল একটা সূরা। এই সূরা বিশাল সূরা, কোরআন আজিম, বিশাল মানে কোরআনের আজিম একটা বিশাল সূরা। এই সূরা আপনার 30 পারার ভিতরে নেই, কোথায় আছে? আগে আছে, প্রথমে আছে। এই জন্য একে বলা হয় সূরা, কোরআনের ভূমিকা হল সূরা ফাতিহা। ফাতিহা মানেই হল ভূমিকা, উদ্ঘাটিকা, অবতরণিকা, মুখবন্ধ, যে আমাদের পুস্তিকা লেখা হয়, পুস্তক পুস্তিকা লেখা হয়, তাই হচ্ছে সূরা ফাতিহা। এটাও হতে পারে। তাছাড়া এ হল মহাকোরআন, আল কোরআনের ভূমিকা ও সারাংশ, মর্যাদায় সর্বশ্রেষ্ঠ সূরা, নামাজির নামাজের রুকুন সূরাতুল ফাতিহা, এটাও হতে পারে। অতএব আপনি সূরা ফাতিহা অর্থ সহকারে মন দিয়ে নামাজে পড়বেন, তাহলে এই সূরাতে যা কিছু আপনি চাইবেন আল্লাহ দান করবেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওই যে বললাম না, ভাগ করে নিয়েছেন। আর ভাগ করে নেওয়ার মানে হচ্ছে বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, তখন আল্লাহ বলেন বান্দা আমার প্রশংসা করল। তারপরে শেষকালে যখন বান্দা যখন চায় আমি তাকে দান করি। সুতরাং সূরা ফাতিহা একটা গুরুত্বপূর্ণ সূরা, যার অর্থ সহ পড়া দরকার। সাধারণত যারা আরবি জানে না, অনেক যারা আরবিও জানে, অনেক সময় আমরা বাংলা অনেক কিছু বলি তার মানে বুঝি না, তাই না? বাংলাতে অনেক কিছু বলি তার মানেই বুঝি না। তেমনি আরবরাও আছে, যে সূরা ফাতিহা পড়ছে কিংবা অন্য কোন সূরা পড়ছে সে নিজে তার মানে বোঝে না। অতএব বুঝে পড়তে হবে। বুঝে পড়লে পরে আপনি আল্লাহ তাআলার কাছে চাইলে পরে নিশ্চয়ই পাবেন। আর বুঝে না বুঝে যদি চান, আপনি যদি মনে করেন যে আল্লাহ তাআলা তো অন্তর্যামী সবই জানেন, কিন্তু আপনি কি চাইলেন? আল্লাহ তো অন্তর্যামী, আপনার অন্তরে আছে কি? আপনি আলহামদুলিল্লাহ পড়লেন, উনি বললেন আল্লাহ অন্তর্যামী, তো আপনি কি চাইলেন বলুন? সূরা ফাতিহায় যা আছে তাই চাইলাম, সূরা ফাতিহায় কি আছে? আপনার অন্তরে যদি না থাকে তো আল্লাহ কি দেবেন বলুন? আপনি বাক্কালাতে গেলেন, বাক্কালাতে গিয়ে আপনি টাকা বের করে দিলেন, দিয়ে ওই যে কি একটা কথা বললেন, বাক্কালাওয়ালাও বুঝল না। আর বাক্কালাওয়ালা আপনার অন্তরের খবর জানলেও যদি জানে, কিন্তু আপনি অন্তরে কি রেখেছেন বলুন? অন্তরে কিছু রেখেছেন? যদি আপনি অন্তরে কিছু রাখেন যে আমি লবণ নেব কিংবা পানি নেব, তবে না বাক্কালাওয়ালা দেবে। আর যদি আপনার অন্তরে লবণ পানি কিছুই না থাকে, তাহলে বাক্কালাওয়ালা কি দেবে আপনাকে? কিছুই দিতে পারবে না। আল্লাহ তাআলা অন্তর্যামী, কিন্তু আপনার অন্তরে তো রাখা নেই কিছুই। আল্লাহ তাআলা দোয়া কালবুন লাহিন থেকে দোয়া কবুল করেন না। যে অন্তর গাফেল, যে যা চাইছে তাই জানে না যে আমি কি চাইছি, রাব্বানা আতেনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা পড়ছে, রাব্বানা জালামনা আনফুসানা পড়ছে, কিন্তু কি চাইছে সে নিজেই জানে না, তাহলে আল্লাহ তাআলা কি দেবেন? সুতরাং যে দোয়াতে অন্তর নেই, আন্তরিকতা যে দোয়াতে থাকে না, সেই দোয়া পড়ে কোনো লাভ হবে না। তোতা পাখির ওই যে বুলি আওড়ানো হবে তাতে কোনো কাজ হবে না। সুতরাং বারবার বলছি যে যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস নামাজের যে বিষয়গুলো আছে সেগুলো আপনি জেনে, তার অর্থগুলো জেনে, আল্লাহ আকবর মানে কি, সামিল্লাহুল মান হামিদা মানে কি, সুবহান রাব্বিয়াল আলা মানে কি, সুবহান রাব্বিয়াল আজিম মানে কি, সূরা ফাতিহার মানে কি, ইত্যাদি তাশাহুদের মানে কি, দরুদের মানে কি, এগুলো জেনে পড়লে পরে আপনার কাজ দেবে, নচেত কাজ দেবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যাবত বাঁচি তাবত শিখি। ভাববেন না যে না হুজুর বয়স পার হয়ে গেছে আর কি হবে, আমাদের মুখস্থ হয় না, আমাদের মনে থাকে না, এইভাবে যদি পার করে দেন তাহলে বুঝতেই পারছেন একদিন খবর আছে, একদিন যেদিন আপনাকে পরীক্ষা নেওয়া হবে এবং হাতুড়ির বাড়ি মারা হবে, সে বুঝতে পারবেন যে কেন শিখিনি সেদিন। মা তালাইতা ও মা দাঁড়াইতে যখন ফেরেশতা বলবেন তুমি শিখেও নাওনি, আর কি বলে পড়াশোনাও করনি আর শিখেও নাওনি, চেষ্টাও করনি, তখন আপনি জবাব দিতে পারেন, কবরে জবাব দিতে পারেন, কেয়ামতে জবাব দিতে পারেন, তো ভালো কথা। আর যদি মনে হয় যে না জবাব দেওয়ার মতো ক্ষমতা নেই, তাহলে তার জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। রব্বে জিদনি ইলমা ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।